বলে, আমি সীমাহীন সুবিশাল শামিয়ানা, মেঘ বলে আমি বৃষ্টি ঝরাই জমিনে ফলাই সোনা, সূর্য জানায় আমি উজ্জ্বল রোদ মাখি পৃথিবীতে, চাঁদ বলে আমি জ্যোৎস্না ছড়াই সুশোভিত মধুরাতে, মাটি বলে আমি খাটি চিরকাল আছি গালিচার মতো, নদী বলে আমি আঁকা বাঁকা পথে ছুটে যাই অবিরত, সাগর জানায় আমি সুগভীর উত্তাল জলরাশি, ঝড় বলে চিরদুর্পার আমি মহাপ্রলয়ের বাঁশি, মরু বলে আমি শুষ্ক তপ্ত প্রাণহীন প্রান্ত, তরু বলে আমি সবুজ শ্যামল ফুলে ফলে সুন্দর, ফুল বলে আমি গন্ধ বিলাই সবে বাসে তাই ভালো, পাখি বলে আমি ডাকি গান গাই জাগাই ভোরের আলো, পর্বত বলে আমি সুকঠিন দৃঢ় প্রস্তর শৃঙ্গ, ঝর্ণা জানায় আমি চঞ্চল নিখাদ জল তরঙ্গ, অগ্নি জানায় আমি নির্মম পুড়ে করি অঙ্গার, বায়ু বলে মোর ঘূর্ণিতে ওঠে প্রলয়ের ছঙ্কা, দিন বলে আমি রৌদ্রোজ্জ্বল আলোকিত চারিধার, রাত বলে আমি ঘোর অমানিসা নিঝুম অন্ধকার, কবি বলে আমি জাতির আওয়াজ মুক্ত স্বাধীন প্রাণ, মহাসত্যের সন্ধানে আমি গাহি সাম্যের গান, আকাশের মতো উদার মনন বৃষ্টি চোখের জল, সূর্যের মতো তেজস্বী আর চাঁদের মতো কোমল, মাটির মতো জীবন আমার নদীর মতো চলা, সাগরের মতো চেতনা গভীর ঝড়ের মতো বালা, মরুর মতো উদাস দুচোখ তরুর মতো কেশ, ফুলের মতো পবিত্র প্রাণ কণ্ঠে পাখির রেশ, পর্বত সম অটল সাহস ঝর্ণার মতো হাসি, আগুনের মতো জ্বলে উঠি আর বাতাসে বাজাই বাঁশি, দিবসে বেড়াই মরু মুসাফির রাত্রিতে যাযাবর, চেনা অচেনার করি না তফাত বুঝি না আপন পর, সকলের মাঝে আমি আছি ভাই মোর মাঝে আছে সবই, স্রষ্টার দানে প্রকৃতির টানে তাই তো হয়েছে কবি।